السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমাদের আজকের আলোচনা হলো নিমক হারাম নিয়ে। আপনারা নিশ্চয়ই বাংলাতে দুটো কথা শুনেছেন, নিমক হারাম আর নিমক হালাল। নিমক হালালি করা মানে উপকারীর উপকার করা বা উপকারীর উপকারকে না ভোলা। এমনিতেই জ্ঞানীরা বলেন যে তুমি যদি কারো উপকার করো তাহলে তা বালিতে লিখে রেখো, আর তোমার যদি কেউ উপকার করে তাহলে তা পাথরে লিখে রেখো। তার মানে কি? তুমি জেনে রেখো যে যখনই তোমার কেউ উপকার করবে খবরদার তার উপকারের আশায় থেকো না, কারণ বহু কম মানুষ আছে যারা উপকারের বিনিময়ে উপকার দেয় করে। কিন্তু তুমি যদি উপকৃত হও তাহলে উপকারের বিনিময়ে উপকার করাটা তোমার জন্য ওয়াজেব, এটা জেনে রেখো। আর তোমাকে তার বিনিময় দিতে হবে এটা ভালোভাবে তুমি তোমার স্মরণে রেখো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইমালু আলা দাউদ শুকরা, হে দাউদের বংশধর তোমরা শুকুর করো। শুকুর তার মানে নিমক হালালি করো, কৃতজ্ঞতা করো। ওয়া কালিলু মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাগণের মধ্যে খুব কম সংখ্যক লোক, কম সংখ্যক লোক হচ্ছে শুকুরগুজার, কৃতজ্ঞ, নিমক হালাল। অধিকাংশ মানুষ হচ্ছে নিমক হারাম, অধিকাংশ মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। আপনি দেখবেন সাধারণত মহিলাদের ব্যাপারে, মহিলারা কাদের নাশুকরি করে? স্বামীর নাশুকরি করে। এটা আমার আপনার কথা না, আমার আপনার অভিজ্ঞতা থাকতে পারে। আপনি দেখবেন যে স্ত্রী, আপনি সব কিছু দিলেন কিন্তু শেষকালে একটা জিনিস না দিলে কি বলবে? তুমি আমাকে কিছুই দাও না, আপনি এত ভালোবাসেন, কোনো কারণে ত্রুটি হয়ে গেলে সে বলে তুমি জীবনেও আমাকে ভালোবাসলে না। এই যে নিমক হারামি, যে অনেক পেয়েও সেগুলো ভুলে যায় আর সামান্য ত্রুটির জন্য বদনাম করে বা স্বামীকে ছোট করে তুচ্ছ করে, এ কথা মহিলার প্রকৃতিতে আছে। তাই হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা, হে মহিলা দল তোমরা সাদকা করো, সাদকা করো। ফাইন্নি রাআইতুকুন্না আকসারা আহলিন নার, যেহেতু আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামবাসিনী দেখেছি। জাহান্নামবাসীর অধিকার কে হবে? নারী, মহিলা। তার কারণ কি? একটা কারণ হল, তবে মহিলারা জিজ্ঞেস করল, বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহিলারা বেশি জাহান্নামবাসিনী হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুকসিরনা লান, তোমরা কথায় কথায় লানতান করো, অভিশাপ করো, গালাগালি করো, কথায় কথায় লানতান। ওয়া তাকফুরনা লাশির, আর স্বামীর নিমক হারামি করো। স্বামীর নিমক হারামি কেমন বললাম? যে যদি আপনি সারা জীবন তাকে ভালোবাসেন, একটু ত্রুটি হলেই বলবে, মা রাই তুমিনকা খায়রান কত্ত, তোমার মধ্যে কোন রকমের মঙ্গল দেখলাম না, তুমি আমাকে কোনোদিন ভালোবাসলে না, তুমি আমাকে কিছুই দিলে না, অথচ বহু কিছু পেয়েছে। এই এক নিমক হারামি, নিমক হারাম বিবির কাছে। তারা এরকম নিমক হারামি করে থাকে, স্বামীর নিমক হারামি। আর এক নিমক হারাম হচ্ছে সন্তান। মা বাপ জন্ম দিয়ে কত স্নেহ দিয়ে মানুষ করে, নিজে পুরনো পরে নতুন পরায় ছেলেকে, তাই না? নিজে হাড্ডি খায়, গোস্ত খাওয়ায় ছেলেকে, নিজে জেগে থাকে, ঘুমাতে দেয় কাকে? ছেলেকে, সন্তানকে। ছেলে মেয়েকে মানুষ করার পর সেই ছেলে মেয়ে বড় হলে তারপরে বাপ মায়ের নিমক হারামি করে, বলে এই বাপ মা, এরকম সবাই করে বাপ মায়, এরকম সবার বাপ মাই করে, অতএব তুমি কি আমার করেছো, তাই না? একটা মেয়েকে আগলে আগলে রেখে, বুকে আগলে আগলে রেখে তাকে মানুষ করলেন, যেমনি অ্যাডাল্ট হলো আর সে স্কুল কলেজে পড়ার, তাকে শিক্ষিতা করলেন, পড়তে লাগলো, তারপর একজনের সঙ্গে ভালোবাসা করলো, তখন টাটা বাবা, টাটা মামা, আমি যাচ্ছি, যেও না, আমি ভালো ঘরে বিয়ে দেবো, ভালো ছেলে দেখে বিয়ে দেবো, তোমরা জানো না বাবা, আমি আই এম অ্যাডাল্ট, আমি সাবারিকা, আমি ভালো বুঝি, আমার জীবনের খবর তোমার তোমার পারবে না, কিন্তু আমার শরীয়ত, আমাদের শরীয়ত কি বলেছে, না না নিকাহ ইল্লা বিওলি, অভিভাবক ছাড়া, ওলি ছাড়া বিয়ে হবে না, ওরা কোন মজাবের একটা অজুহাত দিয়ে বলছে না না মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী, হবে হবে হবে বিয়ে হয়ে যাবে, কিন্তু তারা মানে না, মা বাপকে এভাবে মা বাপের বুকে লাথি মেরে টাটা দিয়ে রসের নাগর রূপের সাগর যদি ধন পায় আদর করে করি তারে বাপের জামাই। বাবা তুমি বোঝো না আমি বুঝি, রসের নাগর কে রূপের সাগর কে আর ধনবান কে, আমি চয়েস করেছি কলেজে পড়তে পড়তে বা বাইরে থেকে আসা যাওয়া করতে করতে। অবশ্য সব যারাই কলেজে পড়ে তারাই চয়েস করে, ঘরের ভেতরেও করে তাই না, অনেক মেয়ে ঘরের বাইরে যায় না স্কুলে পড়াশোনাও করে না তবুও দেখবেন ঘর থেকেই প্রেমের বাঁশি বাজাচ্ছে টাটা দিয়ে চলে যাচ্ছে। তো এরকম আর বললেন মাদ্রাসায় পড়া পড়ুয়া হাদিস কোরআন পড়ুয়া হাদিস কোরআনের পড়ুয়ারাও তাই, এদের মধ্যেও যদিও কম তবুও আছে যারা মা বাপকে অমান্য করে নেমক হারামি করে এবং টাটা বাই বাই এর ভাষা বহু ব্যবহার করে। অবশ্য এখানে অনেক ক্ষেত্রে মানে দায়ী থাকে মা বাপেরা, যারা ওই যে মিশতে দেয় মিলতে দেয়, ঘটে তো ঘটে যাক পটে তো পটে যাক বিনা পয়সায় বিয়েটা হয়তো হয়ে যাক, এই শ্রেণী থাকে বলে মিশতে সুযোগ দেয়, তারাই কিন্তু সর্বনাশে পড়ে। যাই হোক, এই সন্তান যে সন্তান আপনার নিমক হারামি করতে পারে, দেখবেন আপনি আপনার বন্ধু আপনার নিমক হারামি করতে পারে, যারা আপনি উপকার করলেন সে আপনার ক্ষতি করতে পারে। আরবিতে একটা কথা আছে যে ইত্তাকি শাররামান আহসানতা ইলাইহি, তুমি যার এহসানি করেছ তার মন্দ থেকে সাবধান থেকো, যে যার তুমি উপকার করেছ তার মন্দ থেকে সাবধান থেকো। আপনাদের অভিজ্ঞতা থাকবে, অনেকের অভিজ্ঞতা থাকবে, কত কষ্ট করে আপনি তাকে ভিসা দিয়ে এদেশে নিয়ে এলেন, টাকা পয়সা দিয়ে এদেশে নিয়ে এলেন, তারপর যে যখন সে বড় হলো যখন সে বড় হলো তখন আপনাকে টাটা ওই একই রকম নেমক হারামি করে বসলো, আর আপনি যাকে ধরে ধরে ধরে ধরে তীর চালানো শেখালেন সেই তীর একদিন আপনার বুকে মেরে বসল। এরকম হয় না হয় না, বহু অভিজ্ঞ মানুষ তারা জানে, যারা ভুক্তভোগী তারা অবশ্যই জানে, প্রতিদিন তীর মারা শিখালাম যারে, শিখিবার পরে তীর মারিল আমারে। আছে এমন নিমক খারাম আছে যাকে আমি তুললাম, যাকে আমি বড় করলাম, যাকে আমি জায়গাতে বসালাম, সেই আমার প্রতিদ্বন্দ্বী হয়ে সেই আমার দুশ্মনী করতে লাগলো। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তুমি ছোট্ট ছিলে, যখন তুমি জাহেল ছিলে, যখন তুমি ওখানে পড়ে পড়ে কাঁদছিলে একটা ভিসা দাও আমার কেউ নেই দেখার মতো কেউ নেই, ভিসাটা দিলেন তাকে কষ্ট করে নিয়ে এলেন, নিয়ে আসার পরে দেখা গেল এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এইরকম নেমক হারামি চলছে দুনিয়াতে, বলুন এটা কি দুঃখের কথা নয়? যখন আপনি আপনার আশ্রিত জনকে স্মরণ করে দেখবেন যে সে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাচ্ছে, ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস করা মানে জানেন, ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া মানে তার মানে আপনাকে পাতা দিচ্ছে না, হ্যাঁ এতদিন আপনার কাছে সে কি ছিল, মুখাপেক্ষী ছিল আপনার মুখাপেক্ষী, কিন্তু পরবর্তীতে সে যখন একটু মানে এ হয়ে উঠল তখনই ঘোড়া ডিঙ্গিয়ে আপনাকে আর পাত্তা দেয় না, তখন অন্যের মুখাপেক্ষী। এই দেখেন না, আপনার ছেলে আপনার ছেলে, মা মা মা মা, বিয়ে হওয়ার পরে আম্মা যান কে হয় কে গো, এখন মায়ের বেটা নয় শাশুড়ির জামাই তাই না, এ ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাচ্ছ না তুমি, পরামর্শ করবে মায়ের সাথে ছোটবেলাতে, মা মা মায়ের গলা ধরে পরামর্শ করতে বড় হলে, বড় হওয়ার পর এখন আম্মা জানের পরামর্শ চাই, তাছাড়া আপনার কোন অনুষ্ঠান হবে না, কোনো ফাংশন হবে না, বাড়ির কোনো কাজ হবে না, কি হয়ে গেল এখন আর ছেলে মায়ের ছেলে নয় কার, শাশুড়ির জামাই হয়ে গেছে, আল্লাহুল মুস্তাআন। তো এই অবস্থা চলছে দুনিয়াতে, কিন্তু আমাদের শরীয়ত আমাদেরকে বলছে শুকুর গুজার হও, যেমন আল্লাহর শুকুর গুজার হও। বড় দুঃখের কথা, আপনি মানুষের শুকুর গুজার হওয়ার কথা বলছেন, মানুষের নিমক হালাল হওয়ার কথা বলছেন, যে লোকটা আল্লাহর নিমক হালাল হয় না, যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন মানুষ রূপে, তাকে জন্ম দিলেন পৃথিবীতে পাঠালেন সর্বশ্রেষ্ঠ জীব করে পাঠালেন, মানুষ তাকে ভুলে যায়, মানুষ তাকে অস্বীকার করে, মানুষ তার অবাধ্যতা করে, তার আনুগত্য করে না, এ এক বড় নিমক হারামি। আর সে নিমক হারামির কথা বসে আজকে বলছি না, আজকে আমি বলছি মানুষের সাথে মানুষের নিমক হারামি করার কথা। কিন্তু এই নিমক হারামির সাথে ওই নিমক হারামির সম্পর্ক আছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান লা ইয়াশকুরুন নাস লা ইয়াশকুরুল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, উপকারীর কৃতজ্ঞতা করে না, নিমক হারালি করে না, নিমক হারামি করে, সে আসলে আল্লাহর নিমক হারামি করে, সে আসলে আল্লাহর অকৃতজ্ঞতা করে। তার মানে মানুষের তুমি শুকরগুজার হবে তবেই আল্লাহর শুকরগুজার হতে পারবে। আসলে মানুষের এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, দেখবেন সে যখন মানুষের শুকরগুজার করছে না তখন আল্লাহর শুকরগুজারই করতে পারে না। অন্য এক বর্ণনায় আছে, আশকারুন নাস লিল্লাহ আশকারুহুম লিন্নাস, দেখবেন সেই মানুষ সবচেয়ে বেশি আল্লাহর শুকরিয়া করছে, শুকরগুজার করছে, যে মানুষ মানুষের শুকরগুজার করছে সেই আল্লাহর শুকরগুজার হতে পারবে, যে মানুষের শুকরগুজারি বা মানুষের নিমক হালাল হবে। কারণ অনুভূতিতে থাকতে হবে, তো ভিতরে অনুভূতি থাকতে হবে যে আমার আমার উপকারীর বিনিময়ে উপকার করতে হবে, উপকার উপকারের বিনিময়ে উপকার করতে হবে, উপকারীকে তার বিনিময় দিতে হবে। এই অনুভূতিটা থাকলে সে আল্লাহর শুকরগুজার হবে। আর জেনে রাখবেন যে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের উপর শুকরগুজার হওয়া, শুকরিয়া আদায় করা, এটা একটা বিশাল ব্যাপার। আর তার সেই সাথে মানুষের, যে মানুষের আপনি আশ্রিত, যে মানুষের কাছে আপনি উপকৃত, তারও শুকরিয়া করা, তার নিমক হারামি না করা, এটা একটা বিশাল ব্যাপার। দেখুন কিছু মানুষের অভ্যেস আছে, তারা সব সময় মানুষের উপকারের, মানুষের সম্পদের নিমক হারামি করে থাকে, স্বীকার করতে চায় না, তাদের উপকারের কোন রকমে শুকরিয়া আদায় করতে চায় না। তাহলে জানবেন যে তার অভ্যেস আছে, সে আল্লাহরও শুকরিয়া আদায় করবে না। হাদিসের এটাই হচ্ছে অর্থ। আর একটা অর্থ হল যে আল্লাহ তাআলা কারো কোনো বান্দার শুকরিয়া কবুল করবেন না। আল্লাহ আমি তুমি শুকর বুঝি, আল্লাহ আকাশ শুকর বলি না, আমরা শুকর আল্লাহ আদায় করি, আলহামদু হচ্ছে রাসুল শুকর, আলহামদু বললে খাবার খেলে কি বলতে হয়। তো দেখবেন আল্লাহ তাআলা তার শুকরিয়া কবুল করবেন না যে মানুষের শুকরিয়া আদায় করে না, যে মানুষের শুকরিয়া আদায় করে না, নিমক হারামি করে, আল্লাহ তাআলা তার থেকে নিজের শুকরিয়াও কবুল করেন না। এমন ভালো রাস্তা আছে যার দ্বারা, যার মাধ্যমে যে পথে চলে আল্লাহকে পাওয়া যায়, তাহলে সে এই জন্য শয়তান শুকুরের পথে মানুষের শুকুরের পথে দাঁড়িয়েছে। মানে আছে না, তুমালা আদি আন্না হুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান যখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিল, তুমি যখন আমাকে অভিশপ্ত করছো তখন আমাকে শক্তি দাও, এই বল দাও কি যে আমি ওদের সামনে থেকে আসবো, ওদের পেছনে তাদের মানুষের আদম সন্তানের, আমি ওদের সামনে থেকে আসবো, পেছনে থেকে আসবো, ওদের ডাইনি থেকে আসবো, মামে থেকে আসবো, কোন দিক ছাড়বো না। সুম্মালা তাজিদু, হে আল্লাহ, তারপরে আপনি ওদেরকে শাকিরিন পাবেন না, নিমক হালাল পাবেন না। শয়তান জানে যে মানুষ বেশিরভাগই হচ্ছে নিমক হারাম, আর এই পথে সে দাঁড়িয়ে মানুষকে নিমক হারাম বানাবে যাতে করে তার দল ভারী হয়। তো এই হলো কথা। আর একটা কথা আছে, আর শুক্র লিমান ফাওকা কাত্তা, কিভাবে আপনি মানুষের শুকরিয়া আদায় করবেন। তো আপনি শুকরিয়া আদায় করার অনেক রকম পদ্ধতি আছে, আমি মানে মাঝে মাঝে বলবো যে কিভাবে শুকরিয়া আদায় করবেন। এখানে একটা পদ্ধতি হল যে আপনার কিছুই করার নেই, যেমন আপনার ওস্তাজ, আপনার ওস্তাজের আপনি শুকরিয়া কিভাবে আদায় করবেন, খাওয়াতে পারবেন, যদি না পারেন তাহলে কি করবেন, কমসে কম আনুগত্য করবেন, সে যেটা বলছে। মা বাপকে আপনি কি করবেন, মা বাপের আনুগত্য করবেন, এটাই হবে কি শুকরিয়া আদায় করা। আর তোমার থেকে যে বড় তার আনুগত্য করে তুমি শুক্রিয়া আদায় করো, আর তোমার সম পর্যায়ে যে তাকে তুমি অনুরূপ কিছু বিনিময় দাও, আর তোমার থেকে যে ছোট তার স্নেহ স্নেহ মানে স্নেহকারী হও, তার প্রতি স্নেহ করো, তার প্রতি দয়া করো, তার উপকার করো, তাহলে পরে ছোটদের বড়দের এবং তোমার সমবয়স্কদের কি হবে শুক্রিয়া আদায় করা হবে। আসলে যে ব্যক্তি আপনার প্রতি উপকার করেছে উচিত হল তার আপনি শুক্রিয়া করবেন, যেটা আপনি সবচেয়ে ভালো মনে করেন আপনি করতে পারেন সেটা দিয়ে, যেহেতু শুক্রিয়া আদায় করাটা আপনার জন্য হচ্ছে ওয়াজিব। যদি আপনি পারেন তাহলে যেটাকে বলা হয় যে বাহ্যিক আর্থিক যেটাকে বলা হয়, আপনি টাকা পয়সা দিয়ে কোনো জিনিস দিয়ে ফল ফ্রুট দিয়ে যে কোনো ভাবে আপনি কি করবেন শুক্রিয়া আদায় করবেন, তা যদি না পারেন তাহলে আপনার সে যে উপকার করেছে তা অস্বীকার করা উচিত না। নিয়ামতের শুক্রিয়া না করা উচিত না, বরং তাকে আপনি তার জন্য দোয়া করতে পারেন, তার জন্য আপনি প্রশংসা করতে পারেন। আর পরে আমি ইনশাআল্লাহ বলবো যে কতভাবে মানুষের শুক্রিয়া আদায় করা যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা ইলাইকুম মারুফান ফাকাফিহু, যদি কেউ তোমার ভালোই কোনো মঙ্গল করে কোনো উপকার করে তাহলে তার বিনিময় দাও, ফাইল্লাম তাজিদু ফাদউলাহ, যদি তা না পাও তাহলে তার জন্য দোয়া করো, কমসে কম দোয়া করো। তাহলে বোঝা যাচ্ছে কি যে আপনি শুক্রিয়া আদায় করবেন যদি আপনি পারেন টাকা পয়সা দিয়ে, আর সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। যদি সে টাকা পয়সার অভাবই হয়, যদি সে টাকা পয়সার মুখাপেক্ষী হয়, তাহলে আপনি তাকে টাকা পয়সা দিয়ে গিফট দিয়ে হাদিয়া দিয়ে আপনি তার উপকার করবেন। আর জেনে রাখবেন আপনি কারো শুক্রিয়া আদায় করলেন, পরে জানা গেল মনে করুন একটা লোক আপনি উপকার করলেন, উপকার কিভাবে করলো, আপনার কোন একটা কাজ করে দিল, আপনি একজনকে মনে করুন 10,000 টাকা দিলেন, বলেন বাদশা মিয়া আমার এই কাজ, সে 10,000 টাকা খরচ হবে, হ্যাঁ 10,000 টাকা খরচ হবে আমি এই কাজটা করে দেবো। যে আপনি কাজটা হয়ে যাওয়ার পরে আপনি বাদশার খুব প্রশংসা করলেন, বাদশা তুমি আর ছেলে বলে আমার এই কাজটা হলো এই কাজটা হলো, পরে যদি জানতে পারেন যে বাদশা মিয়া ওইখান থেকে টাকা পকেটে তুলে যে মাল দিয়ে কাজ করেছে সে মালের কমিশন খেয়েছে, যে কাজের থেকে সে লেবারের বেতন নিয়েছে, দিয়ে মোট 10,000 টাকা হয়েছে, তারপর আপনি খুব প্রশংসা করলেন, প্রচুর প্রশংসা করলেন, পরে যখন আপনি জানতে পারবেন আকাশ থেকে পড়বেন না পড়বেন না, তাই না? কিন্তু জেনে রাখবেন যে যদিও এটা ধোকাবাজি হলো, আপনি জানলেন যে সে বিনা পয়সা আল্লাহর ওয়াস্তে করেছে, কিন্তু মাঝখান থেকে সে তলায় তলায় নিজের খুশিয়ে নিয়েছে। তো এরকম মানুষ আসলে শুকুর গুজার বা শুকুরের শুক্রিয়ার উপযুক্ত নয়, কিন্তু আপনি করলেন, আপনি করতে পারেন, কারণ টাকা পয়সা দিয়েও অনেক সময় কাজ পাওয়া যায় না, তাই না? যদি টাকা পয়সা চেয়ে নিত তাহলেও আপনি তাকে কি করতেন, যে শুক্রিয়া করতেন যে ভাই আপনি আমার কাজটা করে দিলেন আপনার জন্য। আমরা দেখেন অনেক সময় শুক্রিয়া করি, অনেকের সময় জাজাকাল্লাহ খায়, আপনি যান যে কোনো অফিসে যান সেখানে ফিস দিচ্ছেন, ফিস দেওয়ার পরেও আমরা কি বলি জাজাকাল্লাহ খায়, ডাক্তার ফিস নিচ্ছে তবুও বলি জাজাকাল্লাহ খায়, কারণ টাকা দিয়েও অনেক সময় আন্তরিকতা পাওয়া যায় না, অনেক সময় কাজের ত্রুটি হয়, তুমি আমার কাজটা ভালো করে দিলে বাবা জাজাকাল্লাহ খায়, আর অনেক সময় তো ঘুষ না দিলেও টাকা আপনার কাজ হয় না, সেটা আলাদা কথা। এখন কথা হলো কি যে যদি কেউ স্বার্থপর হয়, পরিশ্রমে পারিশ্রমিক ধরে নিয়েছে, মানে সে নিজে কমিশন কেটে নিয়েছে, সে নিজের ভাড়া কেটে নিয়েছে জানতেও পারেন, তবুও সে নিমক হারাম, হয়তো বা সে আপনার ক্ষতি করলো ধোকা দিল আপনাকে, তবুও সে শুক্রিয়ার বা আপনার কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত, যেহেতু সে কাজটা আপনার করে দিয়েছে, আল্লাহুল মুস্তাআন। দু নম্বর হচ্ছে যে আপনি দোয়া করবেন, দোয়া করবেন তার জন্য, যেমন বললাম আল্লাহ জেজায় খায়ের দেখ, আপনি কিছু দিতে পারেননি তো ভাই আল্লাহ আপনার জেজায় খায়ের দেখ, আমার দেওয়ার মতো কিছু নেই দোয়া ছাড়া, ইত্যাদি। তিন নম্বর হচ্ছে প্রশংসা করবেন, প্রশংসা কিভাবে, আপনি ছিলেন বলে আমার এটা হলো, হ্যাঁ আপনি ছিলেন বলে আল্লাহর নামটা নিতে হবে না, হবে না, এখানে আল্লাহর শুক্রিয়াকে ভুললাম, আল্লাহ এবং তুমি না থাকলে আমার এই কাজটা হতো না, তাই না? কি বলতে হবে, আল্লাহ তারপর, হ্যাঁ খেয়াল করেন, আল্লাহ এবং বললে কি হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, আল্লাহ ও বললে শিরিক হয়ে যাবে, বলতে হবে আল্লাহ তারপর তুমি বা আপনি না থাকলে আমার এই কাজটা হতো না ইত্যাদি বলে প্রশংসা করবেন। তারপর যদি মনে করুন আপনার কাছে সে কোনো ভুল করে, তো শুক্রিয়া স্বরূপ সেই ভুলটা আপনি কি করবেন, ক্ষমা করবেন। এ নয় যে আপনার সে উপকার করেছে অথচ আপনি তার বদনাম গেয়ে বেড়াচ্ছেন, হয়তো বা কোনো ত্রুটি হয়েছে আপনি তার বদনাম করে বেড়াচ্ছেন অথচ আপনি তার কাছে উপকৃত, এটা করবেন না। আপনি তার ত্রুটিকে গোপন করেন, এটাও এক প্রকার আপনার শুক্রিয়া আদায় হয়ে যাবে। তার হয়ে প্রতিবাদ করুন, কোন জায়গায় তার বদনাম হচ্ছে, কোন জায়গাতে তাকে ছোট করা হচ্ছে, আপনি প্রতিবাদ করুন যে না এটা হতে পারে না, এটা করা জায়েজ না, তুমি এটা কি বলছো কেন। এই জন্যই দেখবেন আমরা অনেক সময় দেশে গিয়ে সৌদি আরবের প্রশংসা করি, তাই না, তখন লোকে বলে কি, হ্যাঁ তুমি ওদের নুন খেয়েছো তো তাই গুণ গাইবে। আমাকে একজন বলছে এক জায়গায় সৌদি আরবে খুব বদনাম করছে, তারা আমেরিকার অমক, তারা এই তারা এই, এমন দেখো সারা বিশ্বের মধ্যে একটা দেশই আছে এখন আপাতত সৌদি আরব। যে খবরগুলো তোমরা পেপারে পড়ছো বা শুনছো তো সেগুলো যাচাই করে দেখো। চিলে কান নিয়ে পালালো শুনেই কানে হাত দিয়ে না দেখে চিলের পেছনে দৌড়তে লাগবে, এটা তোমার জ্ঞানীর কাজ নয়, জ্ঞানের কাজ না। তো বলছে কি, তুমি সৌদি আরবের ওই যেমন ওরা বলে রিয়ালের রিয়ালের ইসলাম, এগুলো হচ্ছে রিয়ালের বক্তা, এগুলো হচ্ছে রিয়াল বলে না রিয়াল, আরে ইসলাম কিসি রিয়াল কা নেই কিসি কা খেয়াল কা নেই বলে না, এরা সব বলে থাকে। তো বল তুমি ওদের নুন খেয়েছো বলে গুণ গাইছো, আচ্ছা তুমি ওদের নুন পাওনি বলে গুণ গাইবে না, তাই না, মানে নুনটা না পেলে তোমার হিংসাটা হচ্ছে। আমরা খাচ্ছি, আমরা এসি রুমে বক্তৃতা করছি, আমরা রিয়াল খাচ্ছি বলে তোমাদের খেয়ালে আমরা হয়ে গেলাম শত্রু তোমাদের চোখে, হিংসা হচ্ছে তোমাদের, নুন পাওনি বলে গুণ গাইবে না, আর নুনটা মুখে ভরে দিলে তখন ঠিক গুণ গাইতে শুরু করে দেবে। এরকম বহু মানুষ আছে যারা দেখবেন নুন খেয়ে গুণ গায় ঠিকই, আর বদনাম করে কখন, যখন সে নুন পায় না। তো যাই হোক, যদি নুন পায় তো অন্তপক্ষে বাইরে তাদের পক্ষ থেকে প্রতিবাদ করতে হবে, সত্যি আমরা নুন খেয়েছি। আর এই সব থেকে নুন খাওয়া না খাওয়ার কথা থেকে সব থেকে হক কথা আপনাকে বলতে হবে, যেটা হক, হক না জেনে আন্দাজে কত রকম বলছে, কত রকম কে কত রকম বলছে, কেউ বলছে তাগুতের সরকার, কেউ বলছে অমকের সরকার, কেউ কত রকমের সরকার বলছে। তো এগুলো হচ্ছে মানুষের কি বলে এক এক প্রকারের নিমক হারামি। সৌদি আরব যে কত উপকার করছে মানুষের সেগুলো কথা স্বীকার করে না, বরং সে নিজে উপকৃত হয়, হজ করতে এসে উপকৃত হয় না হয় না, ওমরা করতে এসে উপকৃত হয় না হয় না, বলে আমি পয়সা দিয়ে যাই, পয়সা দিয়েই সব খিদমত পাওয়া যায় না, পয়সা দিলেই তোমার দেশে নিরাপত্তা পাওয়া যায় না, এখানে যে তোমার নিরাপত্তা এসে দেখো। তো তারও একটা শুকরিয়ার ব্যাপার আছে, এমন ভাবে ইসলামকে তারা নির্মল করে রেখেছে, এটাও একটা শুকরিয়ার ব্যাপার আছে, নির্ভেজাল ইসলাম ধরে রেখেছে, এটাও একটা শুকরিয়ার ব্যাপার আছে। কিন্তু তুমি এসব শুকরিয়ার কথা মনে না করে বাস একটা কথা শুনলে কে বলেছে হই তো মস্ত মোটা রই বলে আপ শুরু করে দিলে বদনাম। তো যেখানেই বদনাম হবে আপনার উচিত হচ্ছে যার কাছে আপনি উপকৃত তার প্রতিবাদ করবেন, তার হয়ে আপনি প্রতিবাদ করবেন যে না এটা হতে পারে না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আরো বলেছেন মান আতা শাইয়ান ফাওয়াজাদা ফালিয়াজজিবে, যে ব্যক্তি কে কেউ কিছু দিল তাহলে সে যদি পারে তাহলে তার বিনিময় দেবে, ওয়া মান লাম ইয়াজিদ ফালিয়াসনিবে, আর যদি না পারে তাহলে পরে তার প্রশংসা করবে, ফাইনাসনা বিহি ফাকাদ শাকারা, যে ব্যক্তি তার প্রশংসা করল সে তার শুকরিয়া আদায় করল, ওয়াইন কাতামা ফাকাদ কাফারা, আর যদি সে তার ওই নিয়ামতের কথা গোপন করল তাহলে সে তার না শুকরি করল, নেমক হারামি করল। অনেক সময় আছে যে অমক জিনিসটা দিয়েছে বলে না, ঠিক না, অনেক মানুষ অবশ্য অনেকে লজ্জাতে বলে না, শ্বশুর বাড়ি থেকে মানুষ অনেক কিছু পায়, আন্ডার প্যান্টটা পর্যন্ত শ্বশুর বাড়ির, তাই না, এবারে প্রশংসা ইস মোটরসাইকেল ফার্স্ট ক্লাস, আপনার বাইকটা কি সুন্দর, সেখানে শ্বশুর আছে শালা আছে বউ আছে আর আপনার প্রশংসা করছে, মাশাআল্লাহ খুব সুন্দর বাইক কিনেছেন, খুব সুন্দর বাইক হয়েছে, তখন মুখ ফুটে বলতে পারে না যে এটা আমার শ্বশুরের দেওয়া, কারণ তখন লাজ লাগে, লজ্জা লাগে, আরে লজ্জাতে তো চুরি পড়া দরকার ছিল, শ্বশুরঘরের মাল খেয়েছি, শ্বশুরঘরের আন্ডার প্যান্টটা পর্যন্ত শ্বশুরঘর, কিন্তু বলতে পারে না, সেই সময় উচিত ছিল যে ভাই এটা আমার শ্বশুরের দেওয়া, প্রশংসা করা দরকার, যদিও চেয়ে নিয়েছ, আর যদি ফ্রি পেয়েছ এমনি দিয়েছে তাহলে তো প্রশংসা করা দরকার, আর যদি চেয়ে নিয়েছ তাহলে তোমার মুখের বলার কিছু নেই, মুখের বলার কিছু নেই, তোমার মুখই নেই বলার। অনেক সময়ে গোপন করে, এটা অমুক দিয়েছে এই কথাটা গোপন করে, আর যে গোপন করে সে আসলে না শুকরি করে এবং সে আসলে নিমক হারামি করে। তবে অমান তাহাল্লা বিমা লামিয়া তাফাইন্নাহ কালা বেসে সবাই জোর। হ্যাঁ, অনেক মানুষ আছে আবার যা দেয়নি তা প্রশংসা করে। মনে করুন বাংলা ভাই আমাকে একটা জিনিস দেয়নি আর আমি বাংলা ভাইয়ের প্রশংসা করছি শহীদের কাছে, আরে বাংলা ভাই কি ভালো, আমাকে ডেকে নিয়ে গিয়ে খাওয়ায়, আমাকে করে সে করে। কেন বলছি, কোনো উদ্দেশ্য আছে নিশ্চয়ই। আর বাংলা ভাই ফুলে তখন কি হচ্ছে, কলা গাছ, আঙুল ফুলে কলা গাছ, মোটা হয়ে যাচ্ছে। তো এইরকম যদি কেউ করে তাহলে কি হবে, সে হচ্ছে মিথ্যা কাপড় পরিধানকারী। এগুলো দেখবেন সতীনের সংসারে হয় সাধারণত, সতীন সতীনের হিংসা করে না করে না, সতীন সতীনের হিংসা করে, যে একটা জিনিস দিলে তোমাকে দিয়েছে, হ্যাঁ দেখো হ্যাঁ আমাকেও দিয়েছে, এটা তোমাকে দিয়েছে, হ্যাঁ আমাকেও দিয়েছে, অনেক ঘরে আছে তো আমি রেখে দিয়েছি, কিন্তু আসলে দেয়নি। এই যে এই হিংসার কারণে যখন মানুষ মিথ্যা বলে তখন সে আসলে মিথ্যা, এটাও এক প্রকার মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান উলিয়া মারুফান, যাকে কোন উপকার যার প্রতি করা হবে সে ফালিয়াজ কুরহু, সে যেন তা উল্লেখ করে, যে উপকারটা আমাকে অমক করেছে, এই জিনিসটা আমাকে দিয়েছে, এই যে জিনিসটা ভাই আমার দেওয়া, আমি কিন্তু কিনি নাই, এটা এটা আমার কেনা নয়, আমাকে আমার দাওয়াতি ভাইরা দিয়েছেন কি জন্য, দাওয়াতের কাজ করার জন্য। এরকম করে উল্লেখ করে বলতে হবে যে এটা আমার দাওয়াতি ভাইদের দেওয়া, তাদের এই চাঁদা করে তোলা, কিংবা কোন এক ভাইয়ের ফিক্সড, মানে কোন ফিক্সড করা কোন ভাইয়ের আর কি, মানে নির্ধারিত করে কোন এক ভাই, কোন এক ব্যবসায়ী ভাই আমাকে এটা দিয়েছেন, এই ক্যামেরাটা এক ব্যবসায়ী ভাই আমাকে দিয়েছেন দাওয়াতের কাজে, এই ক্যামেরা ব্যবহার করছি, এটা আমার ভাইয়ের দেওয়া। এইরকম বলে আপনাকে উল্লেখ করতে হবে যে এটা আমার এক ভাইয়ের দেওয়া, যার ফলে আপনার শুকরিয়া আদায় হয়। ফামান যাকারাহু ফাকাদ শাকারা, যে ব্যক্তি উল্লেখ করবে সে আসলে শুকর করবে। ওমান কাতামাহু ফাকাদ কাফার, যে গোপন করবে সে আসলে তার নিমক হারামি করবে। মানসুনি আইলাইহি মারুফ ফাকাল আলি ফাইল জাযাকাল্লাহ খাইর ফাকাদ আবলাগা ফিসানা, যে ব্যক্তি ও উপকৃত হলে বলল জাযাকাল্লাহ খাইর, তাহলে সে ব্যক্তি প্রশংসায় কি করল, মানে অতিরঞ্জন করলো বা প্রশংসা আদায় করে ফেললো, তো সে শুকরিয়া আদায় করে ফেললো। এমনি সালাফে সালেহিনদের বহু আছে, মানে আপনার উদাহরণ আছে, তাদের কোন শুকরিয়া কি বলে, তাদের কোন উপকার করলে তারা চাইতেন সঙ্গে সঙ্গে তার বদলা দিতে, যার টাকা পয়সা আছে সে টাকা পয়সা দিয়ে, কেউ কোন বাড়িতে পানি খেয়েছেন, আপনার কোন জায়গায় পানির দরকার পড়ছে, পানি খেলেন, তারপরে একদিন সেদিকে পাশ দিয়ে গেলেন, এই বাড়ি থেকে একদিন পানি খেয়েছিলাম, তখন গিয়ে আপনি কি করলেন, কিছু ফল ফুড নিয়ে গিয়ে তাদেরকে দিলেন, তাদেরকে দেখা করলেন, তাদেরকে গিয়ে সালাম করে কিছু, সৌদি আরব থেকে গেলেন তার জন্য খেজুর নিয়ে গেলেন, করা হয় এগুলো, করা হয় সৌদি আরব থেকে কিছু গিফট নিয়ে গেলেন, তবে গিফট বলতে সাবান খেজুর হ্যাঁ এসবগুলো, আর যদি ইসলামী কোনো বই হয় ওগুলো ফেলে দিয়ে যাবেন, ওগুলো কোনো গিফট না। কিন্তু আমাদের কাছে আমরা মনে করি যে ইসলামী বই এটা হচ্ছে সব থেকে ভালো গিফট, কিন্তু দুঃখের বিষয় বহু মানুষ আছে বইগুলো ফেলে দেয় আর সঙ্গে কি নেয়, হ্যাঁ সঙ্গে তারা কি নেয়, বইগুলো ফেলে দিয়ে যায়, দিয়ে শেষকালে দেখবেন তার ভিতরে খালি সাবানগুলো ভরেছে, এই সাবান এই লাটকি ফুটকি শ্যাম্পু কি কি সব ভরেছে, আর বইগুলো ফেলে দিয়েছে, বইগুলো ফেলে দিয়েছে। তার কাছে বইয়ের মূল্য নেই, বইয়ের মূল্য আছে কোন বউ, যে বউ তাকে বলেছে আমার জন্য শ্যাম্পু নিয়ে এসো, আমার জন্য সাবান নিয়ে এসো, আমার জন্য খেজুর নিয়ে এসো, বই আনতে বলেনি, বুঝতে পারছেন, তার জন্য তাদের কাছে মানে আসল ব্যাপারটা ব্যাপার কি বুঝতে পারছেন। তো মোট কথা, যদি আপনি উপকৃত হন কারো কাছে, আপনি সৌদি আরব থেকে গেলে নিশ্চয়ই তার আপনি যে আপনাকে এখানে পাঠিয়েছে, যে টাকা দিয়ে সহযোগিতা করেছে, যে কোনো ভাবে সহযোগিতা করেছে, তাকে আপনি আপনার কিছু দিয়ে অথবা প্রশংসা করে অথবা জাযাকাল্লাহ খায়ের বলে শুকরিয়া জানাবেন, এটাই হচ্ছে নিমক হালালি। ব্যাস, এবার আমরা নিশ্চয়ই আমরা জানি যে ছোট মানুষ হয়ে বড়র উপকার করতে পারা খুব কঠিন, কারণ একজন বড় মানুষ আমাকে মনে করুন 10,000 টাকা দিয়েছেন, আমি গরিব মানুষ, আমি তার 10,000 টাকা শুধতে পারব, সম্ভব না, কিন্তু যদি পারি কিছু দিয়ে আমি অবশ্যই শোধ করতে আমি চেষ্টিত হব। কেমন, আপনারা ছোটবেলাতে নিশ্চয়ই গল্প পড়েছেন সিংহ আর ইঁদুরের, গল্প পড়েছেন না পড়েনি, সিংহ আর ইন্দুরের, কিভাবে? একবার সিংহ ঘুমিয়েছিল আর ইন্দুরটা গর্ত মনে করে নাকের কাছে চলে আসলো, আর সিংহটা ধরল থাবাতে। গল্প বলছে আর কি, গল্প পড়া সব আমাদের ছোটবেলাতে পড়া। এবার ধরে এ করতে যাবে, ছোট আমাকে ছেড়ে দাও, বল ছেড়ে দিল। যখন সিংহটা ইন্দুরটাকে ছেড়ে দিল, তখন ইন্দুর তো উপকৃত হলো, মানে ওকে জান বাঁচানো মানেই ও বিশাল কিছু হলো, জান বাঁচালো। তারপরে সিংহ একদিন জালে ধরা পড়ল, শিকারীর জালে ধরা পড়ল। ইন্দুর তখন পাশ দিয়ে যাচ্ছে, দেখছে বেচারি দড়ির জালে ধরা পড়েছে। তখন ওই সিংহ ভাই কি ব্যাপার, এই দেখো জালে ধরা পড়েছি। তখন গিয়ে ইন্দুর সেই জাল নিজের দাঁত দিয়ে, শক্ত দাঁত দিয়ে জাল কেটে দিল, দড়ির জাল কেটে দিল, আর সিংহ মুক্ত হয়ে গেল। দেখলেন, যেভাবেই পারলো, মানে তার এটা ছিল সাধ্যে, সে বিশাল একটা মানে সিংহরাজ, পশুরাজ, পশুরাজের উপকার করে বসলো, কে? ছোট্ট একটা ইন্দুর। ঠিক এইরকমই আপনি যতই ছোট হন আপনার, আর যত বড়ই, যত বড় মানুষ আপনার উপকার করে থাকুক না কেন, তার আপনি কি করবেন, উপকার করার চেষ্টা করবেন। এবারে আমরা যাব কিভাবে শুক্রিয়া আদায় করা হয়, কিভাবে শুক্রিয়া আদায় করতে হয়। তার আগে একটা হাদিসের কথা বলি, নোমান বিন বাশিরের হাদিস। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসির। অনেক সময় আছে কি যে এটার আবার কি শুক্রিয়া আদায় করব, সামান্য একটা জিনিস, কিন্তু যে অল্প জিনিসের শুক্রিয়া আদায় করে না, সে আসলে বেশি জিনিসেরও শুক্রিয়া আদায় করে না। ওমান লাম ইয়াশকুরিন নাম নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ শুক্রিয়া আদায় করে না, মানুষের শুক্রিয়া আদায় করে না, সে আসলে আল্লাহ শুক্রিয়া আদায় করে না। ওয়া তাহাদ্দুস বি নিয়ামাতিল্লাহি শুকর ওয়া আম্মা বি নিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামত আপনি বর্ণনা করবেন, কিভাবে বর্ণনা করবেন? হ্যাঁ, আবার কি চিন্তা, আমার পাঁচখানা গাড়ি, পাঁচখানা বাড়ি, আবার কি পাঁচখানা দোকান করে নিয়েছি, আর চিন্তা নেই আমার, তাই না? এভাবে বলবেন? এটা কি, এটা যে অহংকার, এটা যে গর্ব, কিভাবে বলবেন? আলহামদুলিল্লাহ ভাই, আমার কিছু ছিল না, সৌদি আরব এলাম, তারপর আমার এই হলো, এই হলো, এই হচ্ছে বায়ান। মানুষকে বললে গর্ব চলে না, তাহলে সে গর্ব হয়ে গেল, অহংকার হয়ে গেল, অহংকার না, আল্লাহর প্রশংসা স্বরূপ আপনি উল্লেখ করবেন। ওয়াতার কোহা কুফুর, যদি এরকম বয়ান না করেন আপনি, তো এটা হবে না শুক্রি এবং নিমক হারামি। ব্যাস, নম্বর এক, কিভাবে আপনি শুক্রিয়া আদায় করবেন? দাতার দানের কথা স্বীকার করবেন, যে অমক আমাকে দিয়েছে, এটা আপনি নয় যে আমি উপযুক্ত ছিলাম বলে পেয়েছি, বলে আমি উপযুক্ত ছিলাম তাই পেয়েছি, না, উনি অনুগ্রহ করে আমাকে দিয়েছেন। নম্বর দুই, সে কথা প্রকাশ ও প্রচারের মাধ্যমে দাতার প্রশংসা করবেন। নম্বর তিন, দাতার প্রতি বিনয়ী হবেন, কথায় বলে যে আমার উপকার করেছে আমি তার দাস, যে আমাকে একটা হরফ শিখিয়েছে আমি তার দাস, অতএব বিনয়ী হবেন। নম্বর চার, তার প্রতি মহব্বত রাখবেন, ভালোবাসা, যেহেতু সে আমাকে দান করেছে, সে আমার উপকার করেছে, আমি তাকে ভালোবাসি। নম্বর পাঁচ, দাতার আনুগত্য সন্তুষ্টির পথে সে দেওয়া জিনিসকে ব্যবহার করবেন, যে জিনিস দিয়েছে সেই জিনিসটা সে চায় না তাতে ব্যবহার করবেন তা হবে না। একটা টেপ দিল বাদশাকে, কোন হুজুরই একটা টেপ দিল, এবার বাদশা, আমি আমি টেপ কি জন্য দিতে পারি, আমি দিয়েছি কোরআন শুনবে, বক্তৃতা শুনবে, আর বাদশা মিয়া তাতে কি লাগালো, ছমছমছম হিন্দি গান, বাংলা না, হিন্দি গান খুব শুনছে, আর আমি শুনছি বাদশা মিয়া আমার টেপে গান বাজাচ্ছে, তখন আমি কি মনে করব, আমি যদি পারি তো এটাকে চেড়ে নিয়ে কেড়ে নিয়ে মাঠ হ্যাঁ ভেঙে ফেলি, তাই না? না, এটা হবে না। আল্লাহ তাআলার এত নিয়ামত আমরা ব্যবহার করছি, আর সেই নিয়ামত গুলো, সেদিন এক শুনলাম যে ভাই, এক ভাই এসেছিল, কি বলে, সৌদি আরব আসার জন্য খুব পেরেশান ছিল, আর অর্থনৈতিক সমস্যাতে ভুগছিল। সৌদি আরব এসেই প্রথমে সে কালার টিভি নিয়ে গিয়ে বউকে দিল, কালার টিভি। তো এই কালার টিভি অমক তমক এগুলো নিয়ে বউকে দিচ্ছ, এগুলো কি ভাই, এগুলো কি শুকরিয়া হচ্ছে আল্লাহ নিয়ামতের, না কুফরিয়া হচ্ছে? এগুলো নিশ্চয়ই বুঝতে পারবে মানুষ। তো মোট কথা, দাতা যে দিচ্ছে নিয়ামত, তা দাতা সন্তুষ্টির পথে ব্যবহার করতে হবে, ব্যয় করতে হবে। উপকার করে উপকারের কথা ভুলে যাও, হিত সাধন করে প্রতিদানের আশা করো না, তা না হলে মনে নিদারুণ ব্যথা পাবে, কারণ জানোই তো এ দুনিয়ার কৃতজ্ঞ মানুষ নেহাতি কম। ইবনুল মুকাফফা বলেন, যদি তুমি কোনো মানুষের প্রতি উপকার করে থাকো, তাহলে খবরদার তা অন্যের কাছে উল্লেখ করো না, আর যদি কোনো মানুষ তোমার প্রতি উপকার করে থাকে, তাহলে খবরদার তা ভুলে যেও না। কারো প্রতি অনুগ্রহ করে প্রশংসা বা সুনামের আশা করো না, নচেত দেখবে আশা করার পর তুমি যদি তা না পাও, তাহলে মনে মনে বড় দুঃখিত হবে। পরন্তু তোমার ইবাদতে রিয়া ঢুকবে এবং তা সমূলে নষ্ট করে ছাড়বে। উপকার করে খাদ্য দানকারীর মতো বলো, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমরা খাচ্ছি খাওয়ার দিচ্ছি কি জন্য? খাওয়াদার আশা করবে না যে শুক্রিয়া বলুক, জাযাকাল্লাহ খায়র, আশা করবে না, সে বলবে আলাদা কথা, কিন্তু তুমি আশা করবে না, দিচ্ছি কার জন্য? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, এর বিনিময়ে চাই না, ওয়ালা শুকুর, শুকরিয়া করবে চাও চাই না, আমি চাই না, কিন্তু করবে আলাদা কথা, তার উচিত, কিন্তু আশা করবেন না। আশা যদি করেন আর যদি না করে তো কি পাবেন? ব্যথা পাবেন, কষ্ট পাবেন, কারো কাছে নয়, এমনকি একান্ত আপনজন কারো কাছ থেকেও নয়, অর্ধাঙ্গিনী আপনার শয্যা সঙ্গিনী স্ত্রীর কাছ থেকেও কৃতজ্ঞতার আশা করো না। তুমি সারা জীবন তার প্রতি অনুগ্রহ করুণা করে যাও, সে ভাববে এটা তোমার কাছে তার প্রাপ্য অধিকার মাত্র। সব স্বামী তার স্ত্রীকে এরকম ভালোবাসে, এটা আবার কি করেছে তুমি নতুন? হ্যাঁ, পরন্তু যদি কোনোদিন এতটুকু ত্রুটি ঘটেই যায় তাহলে সে তোমাকে নির্দ্বিধায় বলে বসবে জীবনে তুমি আমাকে ভালো চোখে দেখলে না, তোমার মধ্যে আমি কখনো ভালো দেখলাম না, তোমার কাছে কোনোদিন ভালো ব্যবহার পেলাম না। আর এই কৃতজ্ঞতার জন্যই তাদের অধিকাংশ হবে জাহান্নাম বাসিনী। নিজের সন্তানও নয় যাকে তুমি ভালোবাসছ, নিজে না খেয়ে তাকে খাওয়াচ্ছ, নিজে না ঘুমিয়ে তাকে ঘুমাতে সহযোগিতা করছ, নিজে ছেঁড়া ফাটা পড়ে তাকে নতুন কাপড় পরাচ্ছ, ভালো পরাচ্ছ, নিজে কষ্ট করে তাকে আরামে রাখছ, সেই সন্তানই যখন সবল হবে তখন তোমাকে ঘুরিয়ে দাঁত দেখাবে, কৃতজ্ঞতা তো দূরের কথা, উল্টে তোমার ত্রুটির কথা উল্লেখ করবে, তোমার বদনাম করে বেড়াবে, আর তখন তোমার কত যে দুঃখ হবে তা কি বলার অপেক্ষা রাখে? বলা বাহুল্য, এ দুনিয়ায় কেবল দিয়ে ও বিলিয়ে যাও, আর নেওয়ার বা পাওয়ার আশা রেখো না, তবেই তুমি সুখী হবে। কোথেকে পড়ছি বলতে পারবেন এই কথাগুলো কোথায় আছে? তবেই তুমি সুখী হবে, সুখের সন্ধান বইয়ে আছে কথাগুলো, সুখের সন্ধান বইয়ে আছে। তুমি যদি এরকম করতে সুখী, তাছাড়া তুমি সুখী হতে পারবে না। জ্ঞানীরা বলেন কৃতজ্ঞতা বোধ অনেকের কষ্টেই জাগ্রত হয়, সাধারণ মানুষের মধ্যে সেটা আশা করা হচ্ছে বাতুলতা। এ পৃথিবীতে ভালোবাসা পাওয়ার একটাই পথ আছে, আর তা হল প্রতিদান পাওয়ার আশা না করে কেবল ভালোবেসে যাও, প্রতিদান করার আশা না করে কেবল দান করে যাও, দানের প্রতিদানের আশা করো না। আমরা যদি সুখী হতে চাই তাহলে কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতার কথা ভুলে যাওয়া ভালো, আর দান করার আনন্দেই দান করা উচিত। দান করা একটা আনন্দ আছে তাই না? সেই আনন্দেই দান করা উচিত, তার বিনিময়ে পাওয়ার আশাই নয়। কৃতজ্ঞতার স্থলে তুমি কৃতজ্ঞতা ও নিন্দার আশা করতে পারো। যাকে তীর শিক্ষা দাও সে তোমাকে তীর মারতে পারে, যাকে দুধ দিয়ে পোষণ করো সেই তোমাকে দংশন করতে পারে, যার জন্য চুরি করো সেই তোমাকে চোর বলতে পারে, যার জন্য বনবাসী সেই দেয় গলায় ফাঁসি, যার জন্য বুক ফাটে সে আমারে এঁকে কাটে। এটাই হচ্ছে দুনিয়ার একটি অন্ধনীতি, একথা সবসময় মনে রাখতে হবে। মহান সৃষ্টিকর্তা যাবতীয় অনুগ্রহকে প্রতিপালিত হয়ে, যাবতীয় অনুগ্রহে প্রতিপালিত হয়ে মানুষ যদি তার কৃতজ্ঞতা না করে, না করে অকৃতজ্ঞতা অস্বীকার করে, তাহলে তোমার আমার মতো সৃষ্টির সাথে কি ব্যবহার করতে পারে তা কি অনুমান করতে পারছো? যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর কৃতজ্ঞতা করবে, মানে আল্লাহর নিমক হারামি করবে, সে আপনার আমার করতে পারবে না? পারবে না। খুব সহজ, এ সংসারে কুকুর লালন করলে সে কৃতজ্ঞ হয়, গাধা পুষলে সেও বাধ্য হয়, বিড়ালকে খাবার দিলে সেও বশীভূত হয়। দেখবেন কি সুন্দর আপনার কাছে সে লেজ গুটিয়ে বসবে। বরং অনেক মানুষের কাছে হিংস্র প্রাণী সিংহ বাঘের বাচ্চা পর্যন্ত পোষ মেনে যায়। পক্ষান্তরে মানুষ তার নিজের বাচ্চার জন্য কত কি করে, নিজের প্রাণ দিয়ে তার প্রাণ রক্ষা করে, কিন্তু সেই বাচ্চা বড় হলে তাকে অস্বীকার করে, শ্রেষ্ঠ জীব মানুষের মাঝে নিমখরামি, এটা কি শোভনীয়? অবশ্যই না। আর একটা কথা বলে আমি শেষ করব, যেটা এক কবির কথা, তপন উদয়ে হবে মহিমার ক্ষয়, তবু প্রভাতে চান শান্ত মুখে কয়, অপেক্ষা করিয়া আছি অস্ত সিন্ধু তীরে, প্রণাম প্রণাম করিয়া যাব উদিত রবিরে। আপনি জানেন চাঁদের আলো হয় তাই না? পূর্ণিমার চাঁদ আলো কোত্থেকে পায়? সূর্য থেকে পায়। তো চাঁদের উচিত সূর্যের কি করা? কৃতজ্ঞতা করা, শুক্রিয়া করা, নিমক হালালি করা। সে চাঁদ যখন ডুবতে যাচ্ছে বা আর আকাশে আছে, আকাশে আছে আর সূর্য উঠছে, তখন চাঁদের আলো থাকবে? তখন চাঁদের আলো থাকবে না। তবুও তার মনের ভিতরে যে ও আসছে বলে আমার তো সব বরবাদ হয়ে গেল, তবুও আমি তাকে বলবো না, তপন মানে সূর্য, তপন উদয়ে হবে মহিমার ক্ষয়, চাঁদের যে মহিমা ছিল এতক্ষণ উজ্জ্বল জ্যোৎস্না ছিল, সূর্য উঠলেই আমার ক্ষয় হয়ে যাবে। তবু প্রভাতের চাঁদ শান্ত মুখে কয়, তবুও সকালের চাঁদ শান্ত মুখে কয়, অপেক্ষা করিয়া আছি অস্ত সিন্ধু তীরে, আমি সমুদ্রের এপারে আমি অপেক্ষা করে আছি, প্রণাম প্রণাম করিয়া যাব উদিত রবিরে। রবি মানে সূর্য, তাই না? সূর্যের অনেক বাংলা আছে, রবি, তপন, কি কি, ভানু, কি কি সব আছে। তো আমি অপেক্ষা করে আছি, তুমি সূর্য ওঠো, আমি তোমাকে প্রণাম করে যাব। এরকম মানুষের শিক্ষা নেওয়া উচিত, মানুষের এরকম করা উচিত। মহিমার ক্ষয় হলেও তার শুক্রিয়া ভোলা উচিত নয়। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা নিমক খারাপ না হই, আমরা যেন নিমক খারাপ না হই এবং আমরা শুকুর গুজার হতে পারি আল্লাহ তালার, এবং মানুষের নিমক হালাল হতে পারি। আর খবরদার, যে উপকার করেছে তার উপকারের কথা না যেন ভুলি কখনোই না। সব সময় চাঁদের মতো সূর্যের কাছ থেকে যেমন উপকৃত হয়েছি, আমরা চেষ্টা করব যে তাদের সেই উপকারের বিনিময় দেব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।